রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ আল ফারুক। এই সিরিজে আলোচিত হবে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর জীবন, সময় এবং কর্ম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। এবারে আমরা যাচ্ছি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর প্রথম জীবনের ঘটনাগুলো সেগুলো দেখার জন্য। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি লেখাপড়া জানতেন। সেই সমাজে, সেই আরব সমাজে এটা ছিল একটি বিরল যোগ্যতা, কারণ সেই সমাজে লিখিত কোনো কিছু পড়ার কোনো প্রয়োজন পড়তো না। জীবন এবং জীবিকা অর্জনের মাধ্যম উপায় এগুলো ছিল ভিন্ন। কিন্তু সেই সমাজেও যে কয়েকজন ব্যক্তি হাতে গোনা ব্যক্তি লিখিত কোনো কিছু পড়তে পারতেন, লিখতে এবং পড়তে পারতেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাদের মধ্যে একজন। এবং একটি বর্ণনা অনুসারে তিনি লেখাপড়া শিখেছিলেন আবু সুফিয়ানের পিতার কাছে। এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মধ্যে থাকা এই যোগ্যতাকে কাজে লাগিয়ে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে ওহি লেখকদের মধ্যে একজন হিসেবে নিযুক্ত করেছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি কাতেবে ওহি ছিলেন। প্রথম জীবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি রাখাল হিসেবে কাজ করেছেন। তার পিতার পশুগুলোকে তিনি উটগুলো কিনে চড়াতে বের হতেন। তার আত্মীয় খালা কিংবা ফুফুদের পশুগুলোকে চড়ানোর জন্য রাখাল হিসেবে কাজ করেছেন। এবং আরেকটু বড় হওয়ার পর তিনি নিজেই ব্যবসা শুরু করেন। সুতরাং এটা ছিল তার একটি গুরুত্বপূর্ণ পেশা। তিনি ব্যবসায়ী ছিলেন এবং ব্যবসায়ের খাতিরে তিনি বিভিন্ন অঞ্চলে সফর করেছেন, বিভিন্ন দেশ সফর করেছেন। এবং ব্যবসায় ওমর রাদিয়াল্লাহু আনহু বেশ সাফল্য দেখেছেন। সিরিয়া, ইয়েমেন এই সমস্ত অঞ্চলগুলোতে তিনি সফর করতেন এবং প্রচুর লাভ বা মুনাফা অর্জন করেছেন। ফলে অল্প সময়েই যুবক বয়সেই ওমর রাদিয়াল্লাহু আনহু কুরাইশদের মধ্যে একজন ধনী ধনাঢ্য ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। পাশাপাশি শারীরিক দিক থেকে আমরা বলেছি তিনি একজন প্রখ্যাত কুস্তিগির ছিলেন। নিয়মিত বিভিন্ন কুস্তি প্রতিযোগিতায়, জাহিলিয়াতের সময়ে যে মেলাগুলো আয়োজন করা হতো সেই মেলায় বিভিন্ন কুস্তি প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করতেন এবং বিজয়ী হতেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর আরেকটি গুরুত্বপূর্ণ যোগ্যতা ছিল, সেটা হচ্ছে তার মধ্যে রাজনৈতিক বিষয়গুলো সমাধান করার একটি যোগ্যতা ছিল। ছোটোবেলা থেকেই এই গুণটি তার মধ্যে বিকশিত হয়েছে এবং জাহিলিয়াতের যুগেই ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম সমস্ত আরব অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। তিনি বিভিন্ন দেন দরবার করতে পারতেন, যে কারণে কুরাইশরা তাকে দূত হিসেবে নিযুক্ত করেছিল। কুরাইশদের মধ্যে ক্ষমতা বণ্টনের সম্পর্কে আমরা জানি যে তাদের মধ্যে বিভিন্ন গোত্রের ক্ষমতাগুলো ভাগ করা অবস্থায় ছিল। দারুন নাদওয়াকে কেন্দ্র করে 11টি গোত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন। ওমর রাদিয়াল্লাহুর গোত্র বনু আদি, তাদের পক্ষে ওমর রাদিয়াল্লাহু যে কাজটি করতেন সেটা হচ্ছে দূত হিসেবে বিভিন্ন গোত্রের সঙ্গে কোনো বিরোধ সৃষ্টি হলে নিষ্পত্তির জন্য আলাপ আলোচনা করা এবং সেগুলো নিষ্পত্তি করা। সুতরাং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি একজন ডিপ্লোম্যাট ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি জাহিলিয়াতের সময় থেকে এমন একজন মানুষ ছিলেন যিনি যে কোনো বিষয়কেই খুব সিরিয়াসলি গ্রহণ করতেন। অর্থাৎ তিনি যেটাই করতেন না কেন সম্পূর্ণ মন প্রাণ উজাড় করে দিয়ে সেই কাজ করতেন। ব্যক্তিগতভাবে তিনি সুশৃঙ্খল জীবনযাপন করতেন এবং তিনি যদি কোনো বিষয়কে সঠিক বলে মনে করতেন তাহলে তার জন্য যে কোনো কাজ করতে তিনি রাজি ছিলেন। অর্থাৎ তিনি এমন কোনো মানুষ ছিলেন না যে তিনি কোনো একটি বিষয়কে বিশ্বাস করবেন আর বিশ্বাস করার পর চুপচাপ ঘরের মধ্যে বসে থাকবেন, সেই বিষয়ের পক্ষে কোনো কাজ করবেন না। তিনি এই ধরনের ব্যক্তি ছিলেন না। জাহিলিয়াতের সময়ে যখন মুসলিমদের বিরুদ্ধে কুরাইশরা অত্যাচার করতে শুরু করলো সেই সময়ে তিনি এই ভূমিকাতেও অগ্রগামী ব্যক্তিদের মধ্যে একজন হয়ে গেলেন। কুরাইশদের নেতৃত্বস্থানীয় একজন ব্যক্তি হিসেবে তিনি মুসলিমদের উপর জুলুম অত্যাচার করতেন। একটি পর্যায়ে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের মূলত চতুর্থ বছর থেকে যখন জুলুম অত্যাচার বড় আকার ধারণ করে সেই সময়ে গোত্রপ্রধানরা একটি আলোচনা করে সিদ্ধান্ত নিল যে যে যে গোত্রের ব্যক্তিরা ইসলাম গ্রহণ করেছে, বিশেষ করে দাস দাসীরা, ওই গোত্রের লোকেরা তাদের গোত্রের দাস এবং দাসীদেরকে ইসলাম থেকে বের করার জন্য অত্যাচার করবে। ওমর রাদিয়াল্লাহু আনহু এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কাজে লেগে গেলেন এবং তিনি নিজে স্বেচ্ছা সময়ের ভিত্তিতে ভলেন্টিয়ার হিসেবে অন্য গোত্রের দাস দাসীদেরকে গিয়ে পিটিয়ে আসতেন। এই প্রসঙ্গে একজন দাসীর ঘটনা বিখ্যাত হয়ে আছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে চাবুকের আঘাতে জর্জরিত করছিলেন এবং নিজে ক্লান্ত না হয়ে যাওয়া পর্যন্ত তাকে কোনো ধরনের বিশ্রাম দিচ্ছিলেন না এবং যখন কিছু সময়ের জন্য তাকে চাবুক পেটা থেকে বিরত রাখছিলেন সেই সময়েও দাসীকে উদ্দেশ্য করে তিনি বলতেন, এটা ভেবো না যে তোমার প্রতি দয়ার কারণে আমি তোমাকে চাবুক দিয়ে আঘাত করছি না, বরং তোমাকে আঘাত করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি বলেই আমি কিছুটা বিশ্রামের জন্য বসেছি। সুতরাং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বিন্দুমাত্র ছাড় দিতে রাজি ছিলেন না, সেই মুহূর্তেও তাকে হুমকি ধামকির উপর রাখছেন। সেই আল্লাহ ভীরু দাসী তিনি জবাব দিয়ে বলেছিলেন, তুমি আমাকে চাবুক পেটা না করে দয়া করছো এটা আমি মনে করি না, বরং আমি মনে করি আমার আল্লাহই তোমাকে ক্লান্ত করে দিয়েছেন, সে কারণে আমি বিশ্রাম নিচ্ছি তোমার চাবুক থেকে। সুতরাং এখানে স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি বাগযুদ্ধে বিজয়ী হয়েছে, মানসিক যুদ্ধে জয়ী হয়েছে সেই ইমানদার দাসী। যদিও ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই মানসিক যুদ্ধেও তাকে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি ছিলেন না। কে ভাবতে পেরেছিল এইরকম একজন ব্যক্তি তিনি একসময় ইসলাম গ্রহণ করবেন? মক্কা ইসলামের সেই প্রাথমিক পর্যায়ে যখন প্রত্যেক গোত্রে অল্প কিছু করে মানুষ তার ইসলামে দাখিল হচ্ছিলেন, সেই সময়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর গোত্র বনু আদি, তার মধ্যেও কিছু সদস্য তার ইসলাম গ্রহণ করেছিলেন। তাদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন আমর ইবনে রাবিয়া। আমর ইবনে রাবিয়া তিনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর পিতা, খাত্তাবের পালক পুত্র ছিলেন। কাজে সেই সূত্রে আমরা বলতে পারি যে আমর এবং আমরের স্ত্রী তারা যখন ইসলাম গ্রহণ করেছিলেন তারা ওমর রাদিয়াল্লাহু আত্মীয় ছিলেন। যখন মক্কায় মুসলিমদের উপর অত্যাচার নির্যাতন অনেক বেশি তীব্র আকার ধারণ করলো, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনুমতি দিয়েছিলেন যে তোমরা চাইলে আবিসিনিয়াতে হিজরত করে যেতে পারো। মুসলিমরা গোপনে সেই জন্য হিজরতের প্রস্তুতি নিচ্ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন বাড়ি ফিরে এসে দেখেন আমর ইবনে রাবিয়া তার স্ত্রী উম্মে আব্দুল্লাহ বিনতে হান্তামা সে তার জিনিসপত্র গোছগাছ করছে। ওমর দেখে এই বিষয়টি বুঝতে পারলেন এবং তিনি বললেন, তোমরা কি কোথাও চলে যাচ্ছ? সেই সাহাবিয়াত বললেন যে হ্যাঁ, আমরা চলে যাচ্ছি, কারণ তুমি এবং তোমার সঙ্গীরা তোমরা আমাদের উপর যথেষ্ট অত্যাচার করেছ, কষ্ট দিয়েছ। কাজে আমরা আল্লাহর জমিনের দিকে পা বাড়িয়েছি, যেখানে গিয়ে তার দিন পালন করতে গেলে কোনো বাধার সম্মুখীন আমাদেরকে হতে হবে না। সাহাবিয়াত স্পষ্টভাবে এই কথাগুলো বললেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে তার চেহারায় কিছুটা পরিবর্তন আসলো এবং তিনি এমন একটি কথা বললেন যেটা ওমরের মতো ব্যক্তির মুখ থেকে কেউ আশা করেননি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সোয়াহিবুকুমুল্লাহ, এই যাত্রায় আল্লাহ তোমাদের সাথী হোক। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করছেন। উম্মে আব্দুল্লাহ বিনতে হান্তামা তিনি বেশ কিছুটা অবাক হলেন এবং তার স্বামী আমর বিন রাবিয়া তিনি যখন বাড়ি ফেরত আসলেন তখন তিনি এই ঘটনাটি বললেন। আমর বিন রাবিয়া তিনি বললেন যে তুমি কি মনে করো, তুমি কি মনে করো যে তোমার প্রতি সহানুভূতি জ্ঞাপন করেছে আর তুমি মনে করছো যে ওমর একদিন ইসলাম গ্রহণ করবে? সাহাবিয়া তিনি বললেন যে হ্যাঁ, আমি তো মনে করি এটা হতেও পারে। আমর বিন রাবিয়া বললেন, জেনে রাখো, ভালো করে জেনে রাখো, ওমরের পিতার গাধাও ইসলাম গ্রহণ করতে পারে কিন্তু ওমর কোনোদিন ইসলাম গ্রহণ করবে না। তিনি কোনোদিন ইসলাম গ্রহণ করতে পারেন এই ধারণার প্রতি সেই সময় মুসলিমদের এটাই ছিল অবস্থান। তারা এতটাই নিরাশাবাদী ছিলেন যে এই ব্যক্তি কোনোদিন মুসলিম হতে পারে না, ইসলামের প্রতি শত্রুতায় সে এতটাই ছিল অগ্রগামী। কিন্তু আল্লাহর ইচ্ছায় সবাইকে অবাক করে দিয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ঠিকই ইসলাম গ্রহণ করেছেন এবং এই ঘটনা আবারও প্রমাণ করে যে হেদায়েত আল্লাহর হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান, যাকে ইচ্ছা করেন তাকে তিনি হেদায়েত দিতে পারেন। এবারে আমরা যাচ্ছি সেই ঘটনার দিকে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কীভাবে তিনি মুসলিম হয়েছিলেন সেই ঘটনা বর্ণনার দিকে। প্রথমে সহিহ বুখারীতে উল্লেখিত একটি হাদিস, সেটি আমরা উল্লেখ করতে চাই। ইয়াহিয়া ইবনে সুলাইমান তিনি আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, তার থেকে বর্ণনা করে বলছেন যে আমি যখনই ওমরকে কোনো একটি বিষয়ে বলতে শুনেছি যে আমার মনে হয় বিষয়টি এরকম হবে, আমি দেখেছি যে বিষয়টি তার ধারণা মতেই সংঘটিত হয়েছে। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু যখন কোনো বিষয়ে তিনি ধারণা করতেন তার অনুমান সত্যে প্রমাণিত হতো। তিনি বর্ণনা করে বলছেন যে একবার ওমর কোথাও বসাছিলেন, এমন সময় একজন খুব সুদর্শন যুবক সেই স্থান অতিক্রম করে যাচ্ছিল। ওমর বললেন সেই লোকটিকে দেখে যে আমার অনুমান ভুলও হতে পারে, তবে আমার মনে হচ্ছে যে এই লোকটি একসময় জাহিলিয়াতের ধর্ম অবলম্বন করত অথবা সে ভবিষ্যৎ গণনাকারী, কাহিন, ভবিষ্যৎ বক্তা বা গণক ছিল। সেই লোকটিকে আমার কাছে নিয়ে এসো তো। লোকটিকে তার কাছে ওমর রাদিয়াল্লাহু আনহুর নিয়ে আসা হলো। ওমর তাকে বললেন যে আমাকে তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি আগে একসময় ভবিষ্যৎ বক্তা, গণক বা কাহিন ছিলে। সেই লোকটি তখন মুসলিম, সে অবাক হয়ে বলল যে আজকের দিনে আমি যেভাবে দেখলাম যে একজন মুসলিমকে কোনো একটি বিষয়ের উপর অভিযুক্ত করা হচ্ছে, এমন আশ্চর্য ঘটনা আমি আর কখনো দেখিনি। ওমর তাকে বললেন যে আমি তোমাকে কসম দিয়ে জিজ্ঞাসা করছি, তুমি তোমার আসল ব্যাপার খুলে বলো। সেই লোকটি সে স্বীকার করলো, সে বলল যে হ্যাঁ, একসময় আমি জাহিলিয়াতের যুগে কাহিন ছিলাম, গণক বা ভবিষ্যৎ বক্তা, এরকম ছিলাম আমি। ওমর তখন তাকে বললেন, যেহেতু তুমি ভবিষ্যৎ বক্তা বা গণক ছিলে, তাহলে তুমি বলো তো যে জিনদের সঙ্গে তোমার যে সমস্ত কথাবার্তা হয়েছে তার মধ্যে কোন কথাটি তোমার কাছে সবচেয়ে আশ্চর্যজনক মনে হয়েছে, সবচেয়ে আজব মনে হয়েছে? লোকটি বলতে শুরু করলো। সেই লোকটি বলল যে একদিন আমি বাজারে বসেছিলাম, এমন সময় একটি মহিলা জিন আমার কাছে আসলো। আমি দেখলাম যে সে খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় এসেছে এবং সে এসে আমার কাছে বলছে যে তুমি কি দেখছো না জিন জাতির অবস্থা কী, তারা কেমন দুর্বল বিমর্ষ হয়ে পড়েছে, তাদের মধ্যে হতাশার চিহ্ন, নিষ্ক্রিয় হয়ে যাওয়ার চিহ্ন পরিলক্ষিত হচ্ছে, এবং তারা ধীরে ধীরে কোটওয়ালা ব্যক্তি এবং চাদর জুব্বা পরিধানকারী ব্যক্তিদের অর্থাৎ আরবদের অনুগত হয়ে যাচ্ছে। এটা ছিল সেই ব্যক্তির বলা সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে লোকটি যা বলেছে সে সত্য কথাই বলেছে, কারণ আমিও একদিন, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমি একদিন তাদের এই দেবতাগুলোর কাছে ঘুমন্ত অবস্থায় ছিলাম। জাহিলিয়াতের যুগের ঘটনা ওমর বর্ণনা করছেন। এমন সময় এক ব্যক্তি একটি বাছুর নিয়ে এসে হাজির হলো যেটাকে মূর্তির সামনে জবাই করা হবে, সেটাকে জবাই করে দিল। সেই সময় এক ব্যক্তি এক বিকট চিৎকার করে উঠল, যেরকম চিৎকার আমি আগে আর কখনোই শুনিনি। সেই লোকটি চিৎকার করে বলছিল, হে অমুক মন্দ কাজকারী, সফলতার কথা জেনে রাখো, সফলতার কথা জেনে রাখো, একটি কল্যাণকর বিষয়ের খুব দ্রুতই প্রকাশ ঘটবে, একটি কল্যাণকর বিষয়ের খুব দ্রুতই প্রকাশ ঘটবে। লোকটির বিকট চিৎকারের কারণে লোকেরা সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু ওমর বলছেন যে আমি সিদ্ধান্ত নিলাম আমি সেখানে থাকব এবং আমি শুনব সে কী বলছে। তখন আবারও ঘোষণা দেওয়া হলো এবং সেই লোকটি বলল যে একটি স্বাভাবিক এবং কল্যাণকর বিষয় প্রকাশ পাবে, খুব দ্রুত প্রকাশ পাবে, একজন বাগ্মী ব্যক্তি প্রকাশ্যে এই কথার ঘোষণা দিবে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, একজন বাগ্মী ব্যক্তি এই কথার ঘোষণা দিবে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই। ওমর বলছেন তখন আমি সেখান থেকে চলে গেলাম এবং এর কিছুদিন পরেই এই সংবাদ শুনতে পাওয়া গেল যে একজন ব্যক্তি এসেছেন যিনি নবী। সুতরাং ওমর রাদিয়াল্লাহু আনহু সেই ঘটনার কিছুদিন পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাসূল হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। এই ঘটনাটি থেকে আরেকটি বিষয় আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর অন্তর্দৃষ্টি, যেটা খুব কমই ভুল প্রমাণিত হতো, বেশিরভাগ সময়ে সেটা সঠিক প্রমাণিত হতো। আবদুল্লাহ ইবনে ওমর তিনি বলেছেন ওমরের ধারণা খুব কমই ভুল প্রমাণিত হতো, বেশিরভাগ সময়ে সেটা সঠিক প্রমাণিত হতো। একজন মানুষের চেহারা দেখেই ওমর বলে দিয়েছিলেন আমার মনে হয় এই লোকটি আগে জ্যোতিষী বা গণক ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই বিষয়ে আমাদেরকে বলেছেন যে তোমরা একজন ইমানদার ব্যক্তির অন্তর্দৃষ্টি বা ফারাসত থেকে বেঁচে থাকো, ইত্তাকু ফারাসাতাল মুমিনিন ফা ইন্নাহু ইয়ারাবি নূরিল্লাহ, একজন মুমিনের অন্তর্দৃষ্টি থেকে তোমরা বেঁচে থাকো, কারণ একজন মুমিন ব্যক্তি আল্লাহর নূরের মাধ্যমে দেখতে পায়। ওমর রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে বিভিন্ন ঘটনা ধীরে ধীরে তার অন্তরকে প্রস্তুত করেছিল ইসলামের জন্য। তার আত্মীয়ের মধ্যে সেই নারী সাহাবি, তিনি যখন তার জিনিসপত্র গোছগাছ করছিলেন এবং হিজরতের জন্য প্রস্তুত হচ্ছিলেন, এই বিষয়টি ওমরের মধ্যে একটি ভাবান্তর সৃষ্টি করেছিল এবং তিনি তার প্রতি কিছুটা সমবেদনাই জ্ঞাপন করেছিলেন, কারণ সেই সময়ে সেই সমাজে তাদের কাছে এই বিষয়টি একটি অভাবিত বিষয় ছিল যে কোনো একটি বিষয়ের জন্য, বিশ্বাসের জন্য, আদর্শের জন্য কিংবা ইমানের জন্য কোনো লোকেরা নিজেদের ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিয়ে চলে যেতে পারে, এটা একটি অকল্পনীয় বিষয় ছিল। কিন্তু এরপরেও আমর বিন রাবিয়া তিনি বলেছিলেন যে ওমরের পিতার গাধাটিও মুসলিম হবে কিন্তু ওমর কোনোদিন মুসলিম হতে পারে না। ওমর রাদিয়াল্লাহু আনহু তার মতোই তার অবস্থান থেকে ইসলামের তীব্র বিরোধিতা এবং মুসলিমদের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছিলেন। এর মধ্যে একবার মক্কার মুশরিকরা তারা পরামর্শ করলো যে আমাদের মধ্যে কে আছে যে আমাদের মধ্যে যে সব কিছুর মূল অর্থাৎ মুহাম্মদকে হত্যা করে ফেলতে পারে, এই কাজের জন্য কে রাজি আছে। ওমর বললেন যে তিনি রাজি আছেন এবং তখনই তার উপর এই কাজের দায়িত্ব প্রদান করা হলো। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রকাশ্য দিবালোকে তিনি সেই দিকে ছুটে যাচ্ছিলেন যেখানে তিনি ধারণা করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার সাথীদের সঙ্গে অবস্থান করে থাকতে পারেন, এবং সেই সময়টা ছিল নবুয়তের ষষ্ঠ বছর, কাজেই বেশ লম্বা একটি সময় চলে গিয়েছে এবং এর মধ্যেই আবিসিনাতে দুইবার হিজরতের ঘটনা ঘটেছে, ফলে অধিকাংশ সাহাবি তারা মক্কা ছেড়ে আবিসিনাতে পাড়ি জমিয়েছেন এবং একেবারে অল্প সংখ্যক কিছু মুসলিম তারা রয়েছেন মক্কাতে। মুসলিমদের সংখ্যাই ছিল এমনিতেই অল্প, তার মধ্যে দুইবার আবিসিনাতে হিজরতের কারণে তাদের মধ্যে আরও অবশিষ্ট খুব অল্প সংখ্যক সাহাবি মক্কায় রয়ে গিয়েছিলেন। ওমর ইবনে খাত্তাব যখন এরকম একটি ক্রোধান্বিত অবস্থায় রাগান্বিত চোখে কলায় তরবারি উন্মুক্ত তরবারি ঝুলিয়ে কোথাও যাচ্ছেন, তাকে দেখে একজন সাহাবির বুক অজানা আশঙ্কায় কেঁপে উঠল। তিনি ছিলেন নুয়াইম ইবনে আবদুল্লাহ। তিনি তাকে থামালেন, ওমরকে থামিয়ে জিজ্ঞাসা করলেন, হে ওমর, তুমি এভাবে কোথায় যাচ্ছ? ওমর সরাসরি জবাব দিলেন, তিনি বললেন, আমি সেই সাবি বা ধর্মত্যাগী ব্যক্তিকে হত্যা করতে যাচ্ছি যে আমাদের গোত্রগুলোকে বিভক্ত করেছে, আমাদের ঐক্যকে বিভক্তিতে পরিণত করেছে, আমাদের বোকালোকদেরকে ধোকা দিয়েছে, আমাদের ইলাহেদেরকে গালমন্দ করছে, তাকে আমি হত্যা করব। নুয়াইম ইবনে আবদুল্লাহ তিনি ওমরকে থামানোর জন্য, বিরত করার জন্য বললেন, ওমর, তোমাকে অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হচ্ছে, তুমি কি মনে করো যে তুমি যদি মুহাম্মদকে হত্যা করো তাহলে বনি আব্দে মানাফ তার গোত্র তোমাকে এমনিই ছেড়ে দেবে? ভিন্ন গোত্রের কোনো একজন ব্যক্তিকে হত্যা করা এটা জাহিলিয়াতের সমাজের একটি রীতিবিরুদ্ধ কাজ ছিল, সেই দিকে ইঙ্গিত করছিলেন নুয়াইম ইবনে আবদুল্লাহ। ওমর এই কথার কারণে কিছুটা দ্বিধান্বিত হলেন এবং তিনি সেই সাহাবির সঙ্গেই সেখানে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন এবং এক পর্যায়ে তিনি তাকেই বললেন, আমার তো মনে হচ্ছে তুমিও ইসলাম কবুল করেছ, নাহলে কেন মুহাম্মদের পক্ষ হয়ে তুমি এত কথা বলছ? আর যদি আমি বুঝতে পারি যে তুমি মুসলিম হয়েছ, তাহলে তোমাকেই দিয়েই প্রথম হত্যাযজ্ঞ শুরু হবে। সাহাবি নুয়াইম ইবনে আবদুল্লাহ, যিনি আন্তরিকভাবে চাচ্ছিলেন যে কোনোভাবে যদি ওমরকে তার এই সিদ্ধান্ত থেকে সরিয়ে ফেলা যায়, কিন্তু যখন তিনি দেখলেন কোনোভাবেই আর ওমরকে থামানো যাচ্ছে না, তখন তিনি তার কাছে থাকা শেষ অস্ত্রটি ব্যবহার করলেন এবং বললেন, হে ওমর, তুমি মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছ, কিন্তু আগে তোমার নিজের ঘরকে সামাল দিচ্ছ না কেন? এ কথায় ওমর কিছুটা অপ্রস্তুত হয়ে গেলেন এবং বললেন, তুমি কি বলতে চাচ্ছ? সাহাবি বললেন, তুমি কি জানো না তোমার নিজের বোন এবং বোনের জামাই ভগ্নিপতি তারা ইসলাম গ্রহণ করেছে, তারা মুসলিম হয়েছে? বাস্তবেই সেই সময় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বোন ফাতিমা এবং তার বোনের স্বামী ভগ্নিপতি সাঈদ ইবনে যায়েদ তারা গোপনে ইসলাম কবুল করেছিলেন, কিন্তু এই সংবাদটি কারো কাছে প্রকাশিত ছিল না, কারণ যারাই ইসলাম গ্রহণ করত এবং এই সংবাদ প্রকাশিত হয়ে যেত, কুরাইশরা তাদেরকে অত্যাচার নির্যাতনের সম্মুখীন করত। এখন নুয়াইম ইবনে আবদুল্লাহ তিনি এই সংবাদটি প্রকাশ করে দিলেন ইসলামের শত্রুদের মধ্যে একজন ওমরের কাছে। কেন তিনি এই কাজ করলেন? কেন তিনি ওমরের বোন এবং তার স্বামীকে এত বড় একটি হুমকির মধ্যে ফেলে দিলেন? অস্ত্র হাতে ওমর হত্যার উদ্দেশ্যে বের হয়েছেন, সেই ওমরের কাছে তিনি এই তথ্য প্রকাশ করে দিলেন, সম্পূর্ণ জীবননাশের আশঙ্কা। নুয়াইম ইবনে আবদুল্লাহ তিনি এই কাজ করেছেন একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করার জন্য। সুতরাং এই ঘটনা থেকে স্পষ্ট হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরাপত্তার স্বার্থে কিংবা তার সম্মানে তার শানে ছোট বড় যে কোনো কিছুই উৎসর্গ করার মানসিকতা মুসলিমদের থাকতে হবে এবং তার জন্য প্রত্যেকটি বিষয়ই উৎসর্গ করা যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু তার পথ পরিবর্তন করে তার বোনের বাড়ির দিকে ছুটলেন এবং দরজার কাছে যেতেই তিনি তার কানে কোনো কিছু তিলাওয়াত করার স্বর আওয়াজ সেটা তার কানে প্রবেশ করল। ঘরের ভেতরে ছিলেন ওমরের বোন ফাতিমা, তার স্বামী সাঈদ ইবনে যায়েদ এবং তাদেরকে যিনি কোরআন শিক্ষা দিচ্ছিলেন তিনি হচ্ছেন খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। দরজায় টোকা শুনে তারা দরজা খুললেন এবং খুলে দেখেন ওমর সেখানে অস্ত্র ঝুলিয়ে তরবারি ঝুলিয়ে দাঁড়িয়ে আছেন এবং তার চেহারা খুবই রাগান্বিত ক্রোধান্বিত। সেই শব্দ শুনেই খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনি ঘরের মধ্যে লুকিয়ে গেলেন এবং ওমর ঘরের মধ্যে প্রবেশ করলেন। ওমরের বোন ফাতিমা সেই কুরআনের মুসহাফ যেটা লেখা ছিল তার কাছে সেটাকে নিজের পায়ের নিচে রেখে লুকিয়ে ফেললেন। ওমর সেখানে এসে জানতে চাইলেন যে আমি যেন কিসের তেলাওয়াতের শব্দ শুনছিলাম। তারা বললেন যে না, আমরা তো নিজেদের মধ্যে কথা বলছিলাম, সেটাই হয়তো তুমি শুনেছ। ওমর হুমকি দিয়ে বললেন, খবরদার আমার কাছে মিথ্যে কথা বলবে না, ওই ধ্বনিগুলো কিসের ছিল? নিশ্চয়ই তোমরা কোরআন পড়ছিলে, আর তোমরা কি মুসলিম হয়ে গিয়েছ? সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি এই পর্যায়ে এগিয়ে আসলেন এবং বললেন, হে ওমর, তোমার ধর্মের থেকে যদি ইসলাম উত্তম হয়ে থাকে তাহলে মন্দ কি? ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেকে ধরে রাখতে পারলেন না, তিনি রাগান্বিত অবস্থায় সাঈদের উপর ঝাঁপিয়ে পড়লেন এবং তাকে মাটিতে আছড়ে ফেললেন। ওমর রাদিয়াল্লাহু আনহু খুবই শক্তিশালী ছিলেন, একজন কুস্তিগির ছিলেন, তিনি সাঈদ বিন যায়েদের দাড়ি ধরে তাকে মাটিতে চাপটে ফেলে দিলেন এবং তার বুকের উপরে চড়ে বসলেন এবং তাকে কিল ঘুষি থাপ্পড় এগুলো দিতে শুরু করলেন। স্বামীর এই অবস্থা দেখে ওমরের বোন ফাতিমা তিনি তাকে রক্ষা করতে দ্রুত দৌড়ে আসলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু হাতের ঝটকা মেরে তাকে ফেলে দিলেন। ওমরের বোন ফাতিমার চেহারা রক্তাক্ত হয়ে গেল, সেখান থেকে রক্ত ঝরতে শুরু করল। ফাতিমা তিনিও রাগান্বিত হয়ে গেলেন এবং তিনি বললেন, ওহে আল্লাহ দুশমন, তুমি কি আমাদের উপর এই কারণে অত্যাচার করছো যে আমরা ইসলাম কবুল করেছি, এই কারণে? ওমর বললেন, হ্যাঁ, এই কারণেই আমি তোমাদের উপর অত্যাচার করছি। ফাতিমা বললেন, তাহলে খুব ভালো করে শুনে রাখো, আমি এই কথার সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন তোমার যা ইচ্ছে তুমি করতে পারো। মুখের উপরে এই ধরনের ইমানদীপ্ত বাণী শুনে এবং তার আত্মবিশ্বাস দেখে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থমকে গেলেন। আত্মবিশ্বাস এমন একটা জিনিস যেটা মানুষকে থমকে দেয়। মুহূর্তের মধ্যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ভেতরে কী যেন একটি মানসিক পরিবর্তন ঘটে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু তার ছিল একটি চিন্তাশীল অন্তর, তার ভেতরে একটি পরিবর্তন ঘটে গেল। তিনি এইমাত্র যে কাজ করেছেন, বোনের গায়ে হাত তুলেছেন, বোনের অগ্নিপতির গায়ে হাত তুলেছেন, তাদেরকে নির্মমভাবে প্রহার করেছেন, এটা তার মধ্যে একটি অনুশোচনা সৃষ্টি করল। বিশেষ করে একজন মহিলার গায়ে হাত তোলা, এটা খুবই অগ্রহণযোগ্য একটি কাজ। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি নিজের কাজের জন্য লজ্জিত হলেন, ব্যথিত হলেন এবং সাঈদ বিন যায়েদের বুকের উপর থেকে সরে গেলেন এবং তিনি বললেন যে তোমাদের কাছে যে মুসাফটি আছে, তোমরা যেটা পড়ছিলে সেটা আমাকে দেখাও। ফাতিমা তিনি বললেন যে এই অবস্থায় তোমাকে কখনো এটা দেখানো যেতে পারে না, তুমি একজন মুশরিক, তুমি অপবিত্র, তুমি পবিত্র হয়ে আসো, গোসল করে আসো। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি গোসল করে পাক সাফ হয়ে পবিত্র হয়ে আসলেন। তার হাতে সেই মুসাফটি তুলে দেওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি লেখাপড়া জানতেন, তিনি সেই অংশটি পড়তে শুরু করলেন, সূরা তোহার শুরুর আয়াতগুলো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى الله لا إله إلا هو له الأسماء الحسنى আয়াতের অর্থগুলো যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাহা তুমি কষ্ট পাবে বা তোমাকে কষ্ট দেওয়া হবে এই জন্য তোমার উপর আমি কুরআন নাজিল করিনি, বরং যে ব্যক্তি ভয় করে তার জন্য উপদেশ অর্থে এই কোরআনকে নাজিল করা হয়েছে। এই কোরআনকে নাজিল করা হয়েছে তার পক্ষ থেকে যিনি পৃথিবী এবং সমুদ্র আসমান মণ্ডলী সৃষ্টি করেছেন, এটা তার পক্ষ থেকে নাজিল হয়েছে। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, দয়াময় রহমান তিনি আরশে সমাসীন। যা আছে আসমানে জমিনে এবং এই দুয়ের মধ্যবর্তী স্থানে এবং মাটির নিচে সব কিছু তারই, এবং যাই তুমি বলো না কেন উচ্চকণ্ঠে কিংবা গোপন বা তার থেকেও গোপন বিষয় সব কিছুই তিনি জানেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল আসমাউল হুসনা, তিনিই হচ্ছেন আল্লাহ, যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই এবং যাবতীয় সুন্দর নাম এটা তার জন্যই। ওমর যখন এই আয়াতগুলো পড়লেন, এই লেখাগুলো পড়লেন, স্বতঃস্ফূর্তভাবে তার মুখ থেকে প্রথম রিয়াকশনে যে কথাটি বের হয়ে আসলো সেটা তিনি বললেন, এগুলোই কি সেই কথা যার বিরুদ্ধে কুরাইশেরা কথা বলে? এগুলোই কি সেই কালাম যার বিরুদ্ধে কুরাইশদের অবস্থান? ওমর বললেন, যেই সত্তা এই কথাগুলো নাজিল করেছেন, বাণীগুলো নাজিল করেছেন, অবশ্যই তিনি ইবাদতের যোগ্য একমাত্র সত্য উপাস্য। আমাকে বলো কোথায় মুহাম্মদ? ওমর রাদিয়াল্লাহু আনহুর এই উক্তিটি খুবই লক্ষণীয়। সরাসরি কোরআনের আয়াতের সংস্পর্শে আসার কারণে, নিজে কোরআন কী জিনিস সেটা দেখার কারণে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, এগুলি কি সেই কথা যার বিরুদ্ধে কুরাইশের অবস্থান নিয়েছে? এই কথাটি প্রত্যেক যুগের ইসলামের বিরুদ্ধে যারা প্রচারণা করে এবং তাদের প্রচারণায় যারা বিভ্রান্ত, যারা কখনও কোরআনকে ইসলামকে যাচাই করে দেখেনি, তাদের জন্য প্রযোজ্য। তাদের উচিত নিজে ইসলামকে যাচাই করে দেখার চেষ্টা করা, বিভ্রান্তিকর অপপ্রচারে বিভ্রান্ত না হওয়া। যদি তারা সত্যিই ইসলামকে যাচাই করার চেষ্টা করে, কোরআনকে পড়ার চেষ্টা করে একটি স্বচ্ছ অন্তর নিয়ে, তাহলে তাদের মুখ থেকেও সেই কথাই বের হয়ে আসবে। তারাও বলবে, এগুলি কি সেই কথা যার বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীরা অপপ্রচার চালায়? যিনি এই বাণীগুলো নাজিল করেছেন অবশ্যই তিনি একমাত্র সত্য উপাস্য। ওমরের মধ্যে এত বিরাট ভাবান্তর দেখে তারা জানালেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন। সেই সময়টাতে আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোপনে সাহাবিদের সঙ্গে একত্রিত হতেন, কারণ মুসলিমরা সেই সময় দুর্বল অবস্থায় ছিলেন, কাফেররা মুসলিমদের উপর জুলুম অত্যাচার করত। তারা আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়ি দারুল আরকাম, সেখানে নির্দিষ্ট সময় একত্রিত হতেন, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কুরআন শিক্ষা দিতেন, দ্বীনী শিক্ষা দিতেন, আবার তারা সেখান থেকে পৃথক হয়ে যেতেন এবং এই কাজগুলো ঘটত খুব গোপনে। তারা জানিয়ে দিলেন কোথায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই অবস্থাতেই গলায় তরবারি, উন্মুক্ত তরবারি ঝোলানো অবস্থাতেই সেদিকে রওনা হয়ে গেলেন। সেখানে যারা অবস্থান করে আছেন তারা জানেন না, এর মধ্যে ওমরের মধ্যে তারা জানেন না এই সময়ের মধ্যে ওমরের ভেতরে কী পরিবর্তন ঘটেছে। ভেতরে থাকা একজন সাহাবি উকি দিয়ে দেখলেন দরজায় যিনি টোকা দিচ্ছেন তিনি ওমর খাত্তাবের পুত্র এবং তার গলায় উন্মুক্ত তরবারি। ভেতরে সাহাবিরা তারা খুব ভীত হয়ে গেলেন, আতঙ্কিত হয়ে গেলেন এবং তাদেরকে দেখে হামজা জিজ্ঞাসা করলেন যে কী হয়েছে, এত ভয় পাচ্ছ কেন? তারা বললেন, দরজায় ওমর দাঁড়িয়ে। হামজা বললেন, ওমর হয়েছে তো কী হয়েছে? সে যদি ভালো ইচ্ছায় এসে থাকে তাকে স্বাগতম, আর যদি সে কোনো মন্দ ইচ্ছায় এসে থাকে তাহলে তার তরবারির মাধ্যমেই আমরা তাকে হত্যা করবো। এই ধরনের বক্তব্য একমাত্র হামজার পক্ষেই শোভনীয়, কারণ তিনি নিজেও ছিলেন একজন বীর যোদ্ধা, পালোয়ান এবং সাহসী ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দরজা খুলে দাও এবং তাকে আমার কাছে নিয়ে আসো। হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি দরজা খুলে আরেকজন সাহাবির সঙ্গে একত্রে গিয়ে ওমরকে পাকড়াও করে হাত বদ্ধ অবস্থায় বেঁধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে ছেড়ে দাও। হামজা এবং সেই সাহাবি ওমরকে ছেড়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও দৈহিক আকৃতিতে, দৈর্ঘ্যের দিক থেকে তিনি ওমরের থেকে ছোট ছিলেন, খাটো ছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৈহিকভাবে শক্তিশালী করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চাইতেন তাহলে তিনি 30 জন পুরুষের সমশক্তির প্রমাণ দিতে পারতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে তার গলার কাপড় ধরে টেনে নিজের কাছে নিয়ে আসলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, কী কারণে এখানে এসেছ হে খাত্তাবের পুত্র ওমর? আল্লাহ তোমাকে ধ্বংস না করা পর্যন্ত তুমি কি ইসলামের বিরুদ্ধে লড়াই করা থামাবে না? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে এসেছি আল্লাহ এবং তার রাসূলের উপর ইমানের সাক্ষ্য দিতে, অন্য কোনো উদ্দেশ্যে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে উচ্চস্বরে তাকবীর দিয়ে উঠলেন এবং ঘরের ভেতর অন্যান্য সাহাবীরা, যারা বিপদের আশঙ্কায় বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিলেন, লুকিয়েছিলেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে তাকবীর শুনে নিজেরা বের হয়ে আসলেন এবং আশ্চর্য হয়ে, অবাক হয়ে উচ্চস্বরে আল্লাহর বরত্ব তাকবীর ঘোষণা করতে শুরু করলেন। তারা বিশ্বাসই করতে পারছিলেন না যে এই ধরনের একটি অভাবিত ঘটনা, অভাবনীয় ঘটনা, আশ্চর্য ঘটনা তাদের চোখের সামনে এভাবে ঘটতে পারে যে তরবারি গলায় ঝুলিয়ে একজন ব্যক্তি এসেছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য নয়, সে এসেছে আল্লাহ রাসূলের খেদমতে নিজেকে পেশ করার জন্য, ঈমান গ্রহণ করার জন্য, ইসলাম গ্রহণ করার জন্য। তারা এত অবাক হলেন, এত জোরে তাকবীর দিলেন যে সেই তাকবীরের শব্দ মক্কার মূল কেন্দ্র থেকে, দারুল আরকাম, তার অবস্থান ছিল সাফা পাহাড়ের পাদদেশে, মক্কার মূল শহরের বেশ বাইরের অবস্থান, মক্কার মূল কেন্দ্র থেকে সেই তাকবীরের ধ্বনি শোনা যাচ্ছিল। তারা নিজেদের আবেগকে এভাবেই প্রকাশ করেছিলেন। পর মুহূর্তেই খুব দ্রুত সেই সাহাবারা সেখান থেকে ছড়িয়ে পড়লেন, যাতে তাদের অবস্থান কাফেরদের কাছে প্রকাশিত হয়ে না যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি ফাতিমা তার বোনের ঘরে কোরআন পড়ে মুগ্ধ হয়েছিলেন এবং ইসলামের সত্যের সাক্ষ্য দিয়েছিলেন, কোরআনকে আল্লাহর বাণী হিসেবে শনাক্ত করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন, তখন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, যিনি ঘরে লুকানো অবস্থায় ছিলেন, তিনি সেখান থেকে বের হয়ে এসে বলেছিলেন, হে ওমর, আমার মনে হচ্ছে আল্লাহ রাসূল তোমার কাছে, আল্লাহ রাসূল তোমার ব্যাপারে যে দোয়া করেছিলেন সেই দোয়াকে আল্লাহ কবুল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময়ে যখন ইসলাম দুর্বল অবস্থায় ছিল, নবুয়তের 6ষ্ঠ বছরে, তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই বলে দোয়া করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আল্লাহুম্মা আইজ্জাত আল ইসলাম আহাব্বার রাজুলাইনি ইলাইক, আমর বিন হিশাম আও উমর ইবনুল খাত্তাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আল্লাহ, আপনার পছন্দ অনুসারে দুই ব্যক্তির মধ্য থেকে যে কোনো একজনকে দিয়ে আপনি ইসলামকে সম্মানিত করুন, যাকে আপনি বেশি ভালোবাসেন, আমর বিন হিশাম অথবা আমর ইবনুল খাত্তাব। আমর বিন হিশাম কে? আমর বিন হিশাম হচ্ছে আবু জাহেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এই দুইজন ব্যক্তিকে নির্বাচন করে তাদের ব্যাপারে দোয়া করলেন আল্লাহর কাছে, অথচ সেই দুইজনই ছিল সেই সময়ে ইসলামের বিরুদ্ধে সবচেয়ে অগ্রগামী ব্যক্তিরা, সেই সময়ে ইসলামের বিরুদ্ধে সবচেয়ে অগ্রগামী দুইজন ব্যক্তি, ওমর এবং আবু জাহেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদাভাবে এই দুইজনের জন্য দোয়া করেছেন, কারণ হচ্ছে তাদের ভেতরে থাকা স্পিরিট কর্ম উত্তম। আমরা বর্তমানে অনেক সময় দেখি একজন ব্যক্তি, সে দিনের বুঝ পায়, ইসলাম বুঝে, ইসলাম বুঝার পর সে আরও ইনঅ্যাক্টিভ হয়ে যায়, কর্মহীন হয়ে যায়, কিছুই করে না, বসে থাকে। এই ধরনের ব্যক্তিরা ইসলাম কিংবা মুসলিমদের কোনো উপকার করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় সেই বিষয়কে মূল্যায়ন করেছেন যার মাধ্যমে সে নিজে উপকৃত হতে পারবে এবং মুসলিম উম্মাহ উপকৃত হতে পারবে। এই গুণগুলো ছিল ওমরের মধ্যে এবং সেটা ছিল আবু জাহেলের মধ্যেও। আমরা সাধারণভাবে আবু জাহেল নাম শুনে আমাদের সামনে একটি পাশবিক চরিত্র ভেসে ওঠে, যে কোনো কিছুই না ভেবে সবসময় মুসলিমদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করে, এরকম একটি চরিত্র আমাদের সামনে চলে আসে। কিন্তু বাস্তবে আবু জাহেল বা আমর বিন হিশাম, তার ভেতরে অনেক গুণ ছিল এবং সেগুলোকে যদি সে ইসলামের জন্য কাজে লাগাতো, এটা তাকে অনেক উপরে তুলত। আবু জাহেল, সে ছিল তার গোত্রের নেতা, সে মানুষদেরকে পরিচালনা করার যোগ্যতা রাখে, তার যথেষ্ট জ্ঞান ছিল, সে কঠোর পরিশ্রমী ছিল, কথাবার্তায় দক্ষ ছিল, বাগ্মী ছিল এবং নিজের পলিসি বা নীতির উপর সে অটল ছিল, যে কোনো বিষয়কে ঘটানোর জন্য সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। এবং লোকেরা তো জাহিলিয়াতের সময় তাকে আবুল হাকাম বা জ্ঞানীদের পিতা এই উপাধি দিয়েছিল, কিন্তু পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার মূর্খতার জন্য নাম বদল করে দিয়েছেন, যে ব্যক্তি তার জ্ঞানের মাধ্যমে ইসলামকে গ্রহণ করতে পারে না, সেই জ্ঞান আসলে মূর্খতা ছাড়া কিছুই নয়, অর্থাৎ সে শুধু মূর্খ নয়, সে হচ্ছে মূর্খদের পিতা আবু জাহেল, সে কখনোই আবুল হাকাম হতে পারে না। কাজেই একজন ব্যক্তি যতই জ্ঞানী হয়ে থাকুক না কেন, যতই ডিগ্রিধারী পিএইচডি ডিগ্রি তার থাকুক না কেন, সে যদি ইসলামের বিষয়গুলোকে, এত সহজ এবং স্পষ্ট বিষয়গুলোকে বুঝতে না পারেন, তাওহিদকে বুঝতে না পারেন, সে যদি শিরক এবং কুফরের মধ্যে লিপ্ত থাকে, তাহলে তার মধ্যে আসলে কোনো জ্ঞান বিজ্ঞতা কিছুই নেই, সেটা হচ্ছে একটা শূন্য অন্তর শূন্য মগজ। হাশরের ময়দানে কাফেররা যখন সাক্ষ্য দিবে, সেই সময় তারা কী বলবে, জাহান্নাম কি দেখে তারা বলবে, অকালু লাউকুন্না নাসমাউ আউ না আকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, তারা আফসোস করে বলবে, হায় আফসোস, আমরা যদি কথাগুলো শুনতাম অথবা বুদ্ধি খাটাতাম, তাহলে তো আমরা কখনোই এই আগুনের বাসিন্দা আসহাবিস সাঈর তাদের মধ্যে, জাহান্নামবাসীদের মধ্যে আমরা থাকতাম না। তারাই সেই সময় সাক্ষ্য দিবে যে আমাদের আসলে কোনো বুদ্ধি ছিল না, মগজ ছিল না, চিন্তা শক্তি ছিল না, আমরা মূর্খ ছিলাম, আকল ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দোয়া করেছিলেন যেন এই দুই ব্যক্তির একজনকে দিয়ে আল্লাহ ইসলামকে সম্মানিত করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন ওমরকে। আরেকটি ঘটনা আমরা উল্লেখ করতে পারি, যে ঘটনাটি ওমরকে ইসলামের দিকে ঝুঁকিয়ে দিয়েছিল এবং ওমরের মধ্যে একটি প্রভাব সৃষ্টি করেছিল ইসলামের প্রতি নিকটবর্তী হতে। মুসনাদে আহমদে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু থেকেই এই ঘটনাটি বর্ণিত আছে। ওমর নিজেই বর্ণনা করে বলছেন যে ইসলাম গ্রহণের আগে একবার আমি বের হয়েছিলাম, এবং তিনি রাতের বেলা বের হয়েছিলেন। তিনি জাহিলিয়াতের যুগে, আমরা জানি ওমর ইবনে খাত্তাব তিনি অনেক বেশি মদ পান করতেন, মদকে তিনি ভালোবাসতেন, এবং তার বেশ কিছু সঙ্গী সাথী ছিল যাদের সঙ্গে একত্রিত হয়ে তিনি রাতের বেলা মদ পান করতেন। এরকম এক রাতে তিনি বের হয়েছেন মক্কার সেই পানশালাগুলোর উদ্দেশ্যে, কিন্তু সেই দিন কোনো কারণে দেরি হয়ে যায় এবং যার কারণে তিনি দেখেন যে আসলে পানশালাগুলো বন্ধ অবস্থায়, সেখানে গিয়ে কাউকে পেলেন না, অন্যত্র গেলেন, সবগুলোতে একই অবস্থা, কোনো সঙ্গী সাথীও খুঁজে পেলেন না। যে কারণে তিনি সিদ্ধান্ত নিলেন যে অন্তত একটা ভালো কাজ করি, যেহেতু আজকে কোনো সুযোগ হলো না, তখন তিনি ভাবলেন যে রাতের বেলায় গিয়ে কাবা ঘর তাওয়াফ করে আসি। সেই সময় রাত বেশ গভীর হয়ে এসেছে, সেখানে কোনো মানুষজন নেই, তিনি কাবা তাওয়াফ করার উদ্দেশ্য নিয়ে সেখানে প্রবেশ করলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন যে একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে, এবং তিনি কে, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমর সম্পূর্ণ বিপরীত দিক থেকে প্রবেশ করেছেন, মাঝখানে কাবা ঘর এবং অপর প্রান্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম সেই সময় ইবাদতে মগ্ন, সালাত আদায় করছেন, তিলাওয়াত করছেন, আর মাঝখানে কাবা ঘর, তার বিপরীত দিক থেকে ওমর প্রবেশ করেছেন, কাজেই এই নিঝুম রাত্রিতে তাকে দেখার কোনো সুযোগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ছিল না। ওমর ভাবলেন এই নির্জন রাতে এটাই আমার সামনে সুযোগ, এখন যদি আমি তাকে হত্যা করি বা তাকে শেষ করে ফেলি, কেউ জানবেও না যে তাকে হত্যা করেছে কে। এই উদ্দেশ্যে খুব গোপনে তিনি কাবার বিপরীত দিক থেকে পা টিপে টিপে কাবার যে ভারী কাপড় থাকে তার পেছনে নিজেকে লুকিয়ে ফেললেন, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিছুতেই দেখতে না পান। এভাবে কাপড়ের নিচ দিয়ে এক পা দুই পা করে তিনি ঠিক সেই স্থানটিতে চলে আসলেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে মগ্ন তিলাওয়াত করছেন। রাত্রিবেলা অন্ধকার এবং কাবার সেই ভারী কাপড়ের নিচে লুকানো থাকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সুযোগই ছিল না ওমরকে দেখার জন্য। ওমর ভাবলেন সে কী তেলাওয়াত করছে, কী পড়ছে, আমি এটা শুনব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় সূরা হাক্কার যে আয়াতগুলো সেগুলো তেলাওয়াত করছিলেন, এবং সূরা হাক্কা সম্পর্কে আমরা জানি যে প্রথম দিককার যেই আয়াতগুলো, আয়াতের শেষে শব্দগুলো খুবই চমৎকার এবং সেখানে ছন্দমিল রয়েছে, এবং যেই সূরার তেলাওয়াত খুবই মনোমুগ্ধকর। ওমর খুবই মুগ্ধ হয়ে সেগুলো শুনছিলেন এবং নিজের মনে মনে ভাবছিলেন যে এতদিন যা শুনে এসেছি সেটাই সত্য, অর্থাৎ লোকেরা বলে যেগুলো কোনো কবির কথা তাই তো দেখছি, নিশ্চয়ই এগুলো কোনো কবির কথা এবং সে একজন কবি ছাড়া আর কিছুই নয়। কিন্তু ঠিক এই চিন্তার পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আয়াতটি তিলাওয়াত করলেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন করিম ওমা হুয়া বিকাউলি শাইর কালিলাম্মা তুমিনুন, এই কোরআন এগুলো কোনো কবির কথা নয় কিন্তু খুব কমই তোমরা বিশ্বাস করো। ওমর চমকে উঠলেন, তাহলে নিশ্চয়ই মুহাম্মদ সম্পর্কে যা শুনে এসেছি সেটাই সত্য, যে তিনি একজন ভবিষ্যৎ, তিনি একজন গণক, তিনি একজন জ্যোতিষী, তিনি মানুষের মনের কথা ধরে ফেলেন, নাহলে কীভাবে মুহাম্মদ আমার অন্তরে কী চিন্তা আসলো সেটা জেনে সেই অনুসারে জবাব দিল। ওমরের মধ্যে যখন এই চিন্তা আসলো, পরের আয়াতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন, এবং এই কোরআন কোনো কাহিন বা গণক বা ভবিষ্যৎ বক্তার কথাও নয়, তোমরা খুব অল্পই অনুধাবন করো। ঘটনার আকস্মিকতায় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি স্তম্ভিত হয়ে গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় তিলাওয়াত করলেন, তানজিলাম মির রাব্বিল আলামিন, এই কোরআন এটা অবতীর্ণ হয়েছে আল্লাহর পক্ষ থেকে যিনি সমস্ত জগৎসমূহের রব। ওমরের মধ্যে একটি ব্যাপক প্রভাব সৃষ্টি হলো এবং তিনি সিদ্ধান্ত নিলেন নিশ্চয়ই এটা আল্লাহর বাণীই হবে। এই ঘটনাগুলোই ধীরে ধীরে ওমর ইবনে খাত্তাবকে ইসলামের জন্য প্রস্তুত করেছিল এবং শেষ পর্যন্ত তিনি ইসলামের ইতিহাসে দ্বিতীয় খলিফা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের পরবর্তী ঘটনা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ ব্যক্তিত্বের অধিকারী ব্যক্তি। একদিকে নিজের শক্তিশালী ব্যক্তিত্বের সৌন্দর্য এবং অপরদিকে ইসলামের সৌন্দর্য উভয় বিষয়ের সমন্বয়ের কারণে ওমর রাদিয়াল্লাহু আনহু চাইছিলেন না যে তিনি ইসলাম গ্রহণের বিষয়টি গোপন রাখবেন। তিনি চাইলেন এই বিষয়টিকে প্রকাশ করে দিতে। কিছু মানুষ এমন আমরা দেখতে পাই যারা শুধুমাত্র ব্যক্তিগত বিষয়ে চিন্তিত থাকেন, পেরেশান থাকেন। তারা শুধুমাত্র ব্যক্তিগত ইবাদত বন্দেগী, সলাত সিয়াম আদায় করার মাধ্যমে এবং মুসলিমদের জন্য, উম্মার জন্য শুধুমাত্র দোয়া করার মাধ্যমেই তাদের দায়িত্ব সেরে ফেলতে চান। কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই রকম ব্যক্তি ছিলেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন ইসলাম গ্রহণের কারণে মুসলিমরা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হচ্ছে, তিনিও তাদের সঙ্গী হতে চাইলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সবসময় উম্মার জন্য ভাবতেন, চিন্তিত থাকতেন, যেটা একজন খলিফার গুণ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এই জন্য বলেছিলেন যে ওমর হচ্ছে এমন একজন মানুষ যেই বিষয়ে উম্মাকে সন্তুষ্ট করে, খুশি করে, সেই বিষয়ে ওমর খুশি হন, যেই বিষয়ে মুসলিমরা বা উম্মা দুঃখিত হয়, ব্যথিত হয়, সেই বিষয়ে ওমরকেও ব্যথিত করে। ওমর ইবনে খাত্তাব দেখলেন যে ইসলাম গ্রহণের কারণে মুসলিমদের উপর সবচেয়ে বেশি যে ব্যক্তি নির্যাতন করত সে হচ্ছে আবু জাহেল। সবার প্রথমেই ওমর ভাবলেন তার কাছে গিয়ে উপস্থিত হবেন। তিনি আবু জাহেলের ঘরে গিয়ে কোরআন আনলেন এবং দরজা খুলে আবু জাহেল বেরিয়ে আসলো, যে ছিল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মামা। সে ওমরকে দেখে বলল, স্বাগতম খাত্তাবের পুত্র, তোমাকে স্বাগতম। আবু জাহেল ঘুণাক্ষরেও ভাবতে পারেনি যে এখন যে তার সামনে দাঁড়িয়ে আছে সেই ওমর আর আগের ওমর নেই, তিনি এখন একজন মুসলিম, তিনি ইসলাম গ্রহণ করেছেন। আবু জাহেল ওমরকে খুবই ভালোবাসত, কারণ ওমর তার সময়, শ্রম সব কিছু নিয়োজিত করেছিল মুসলিমদেরকে অত্যাচার করার জন্য। আবু জাহেল বলল, স্বাগতম খাত্তাবের পুত্র, কী প্রয়োজনে এসেছ? ওমর ইবনে খাত্তাব বললেন, আমি তোমাকে একটি বিষয় জানানোর জন্য এসেছি, আসলে আমি তো মুসলিম হয়ে গিয়েছি। আবু জাহেল বলল, কী বললে? ওমর বললেন, আমি ইসলাম কবুল করেছি, আমি মুসলিম হয়েছি। আবু জাহেল বলল যে না, এটা হতে পারে না, তুমি এই কাজ করো না, লা তাফআল। ওমর বললেন, ঘটনা ঘটে গেছে, আমি ইসলাম কবুল করে ফেলেছি, তাফআলত। আবু জাহেল সরাসরি ওমরের মুখের উপরে দরজা বন্ধ করে দিয়ে ঘরের ভেতর অদৃশ্য হয়ে গেল। ওমর ভাবলেন, আমি তো এটা চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম যে ব্যক্তি মুসলিমদেরকে সবচেয়ে বেশি নির্যাতন করে সে আমার গায়েও হাত তুলুক, কিন্তু ওমরকে পেটাবে এমন সাহস কার আছে? লক্ষণীয় বিষয় হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি চাচ্ছিলেন যে মুসলিমদের দুঃখের ভাগে কিছু শেয়ার করার জন্য, অন্তত কিছু না করতে পারলে মুসলিমরা যেভাবে নির্যাতিত হচ্ছে সেই দুঃখের স্বাদ যেন তিনি নিজেও কিছুটা অনুভব করেন, অন্তত এতটুকু তিনি চাচ্ছিলেন। এই প্রসঙ্গে আরেকটি ঘটনা আমরা দেখতে পাই, উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু তার ঘটনা। তিনি যখন আবিসিনিয়া থেকে প্রথম হিজরতের পর একটি গুজবের ভিত্তিতে মক্কায় ফেরত এসেছিলেন, তখন কিছু ব্যক্তি নিরাপদ ছিলেন মক্কার কুরাইশদের নিরাপত্তার ভিত্তিতে। উসমান ইবনে মাজউনকে ওলিদ ইবনে মুগিরা সেই নিরাপত্তা দিয়েছিল, কিন্তু অন্যান্য মুসলিমরা তখনও নির্যাতিত অবস্থাতেই ছিলেন। উসমান ইবনে মাজউন এই দৃশ্য দেখে তিনি নিজেই একসময় নিজের নিরাপত্তাকে প্রত্যাহার করে নেন। এর কয়েকদিন পর কুরাইশদের মধ্যে একজন মূর্খ ব্যক্তি উসমান ইবনে মাজউনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে তার এক চোখে একটি খুশি বসিয়ে দেয় এবং সেখানে কালচে দাগ পড়ে যায়। সেই চেহারা নিয়ে যখন তিনি ওলিদ ইবনে মুগিরার সামনে এসে উপস্থিত হয়েছিলেন, ওলিদ তাকে বলছিল যে কী দরকার ছিল আমার দেওয়া নিরাপত্তা প্রত্যাহার করার। উসমান ইবনে মাজউন তিনি বলেছিলেন, তোমার নিরাপত্তা প্রত্যাহার করার কারণে আমার মধ্যে কোনো আফসোস নেই, বরং আমার যে ভালো চোখটি রয়েছে সেই চোখটিও মুসলিমদের দুঃখ বেদনার ভাগ নিতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন যে মুসলিমরা হচ্ছে একটি দেহের মতো, দেহের কোনো একটি অংশে যদি ব্যথা বা যন্ত্রণা অনুভব হয় তাহলে সারা দেহ সেই যন্ত্রণা শেয়ার করে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নতুন মাত্র ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু এই চেতনা তার মধ্যে ছিল। কিন্তু কুরাইশদের মধ্যে কার সাহস আছে যে ওমরকে নির্যাতন করবে, তার গায়ে হাত তুলবে? আবু জেহেল সে নিজেই দরজা বন্ধ করে ঘরের ভিতরে অদৃশ্য হয়ে গেল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন ব্যক্তিদের কাছে যাচ্ছিলেন এবং গিয়ে নিজে থেকেই তাদেরকে বলছিলেন যে আমি মুসলিম হয়েছি, আমি ইসলাম কবুল করেছি, কিন্তু লোকেরা কিছুই না করে সেখান থেকে বিদায় হয়ে যাচ্ছিল। একজন ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনা দেখছিলেন যে ওমর বারবার একের পর এক মানুষের কাছে গিয়ে সবাইকে গিয়ে খবর দিচ্ছে যে আমি মুসলিম হয়েছি। একজন ব্যক্তি ওমরকে পরামর্শ দিয়ে বলল যে আমার মনে হচ্ছে তুমি সবাইকে খবর দিতে চাচ্ছ যে তুমি ইসলাম কবুল করেছো, মুসলিম হয়েছো। ওমর বললেন হ্যাঁ আমি চাচ্ছি। লোকটি পরামর্শ দিয়ে বলল যে তুমি এক কাজ করো, ওই ব্যক্তির কাছে গিয়ে তোমার এই সংবাদটি প্রচার করো, তার কাছে যাও এবং গিয়ে বলো যে তুমি মুসলিম হয়েছো, এতটুকুই যথেষ্ট। সেই ব্যক্তি ইঙ্গিত করেছিল এক ব্যক্তির দিকে যার নাম ছিল জামিল বিন মুয়াম্মার আল জুমাহি। জামিল বিন মুয়াম্মার সে ছিল এমন একজন ব্যক্তি যে ব্যক্তি তার নিজের পেটে কোনো কথা রাখতে পারে না, সে যেন একটা চলন্ত সম্প্রচার কেন্দ্রের মতো। ওমর শুধুমাত্র তার কাছে গিয়ে বললেন হে জামিল, আমি মুসলিম হয়েছি। আবদুল্লাহ ওমর ইতলানের পুত্র তিনি ঘটনা বর্ণনা করে বলছেন যে আমি আমার পিতাকে দেখলাম যে জামিলের কাছে গিয়ে বলল যে আমি মুসলিম হয়েছি, এবং এই কথা বলতে দেরি কিন্তু জামিলের সম্প্রচার শুরু হতে দেরি হলো না। এরকম একটি সংবাদ, ব্রেকিং নিউজ জামিলের কাছে তার নিজের পক্ষে সে চেপে রাখবে এটা কিছুতেই সম্ভব ছিল না। সে কোনো কথা না বলে উত্তেজনায় সেখানে লাফিয়ে উঠল এবং নিজের কাপড় টেনে ধরে দৌড়ানো শুরু করলো, সোজা মক্কার সেন্টার কাবাতে চলে গেল যেখানে সবাই উপস্থিত ছিল, জমায়েত ছিল। সেখানে সে বলতে শুরু করলো চিৎকার করে, ইয়া কুরাইশ সাবা ওমর সাবা ওমর, হে কুরাইশ ওমর বেদিন হয়ে গেছে, ওমর বেদিন হয়ে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি জামিলের পেছনে পেছনে দৌড়াচ্ছিলেন এবং প্রকাশিত সংবাদের প্রতিবাদ এটা তিনি জানাচ্ছিলেন। তিনি বলছিলেন যে আমি তো বেদিন হইনি, বরং আমি ইসলাম গ্রহণ করেছি, বাল আসলামত বাল আসলামত। লক্ষণীয় বিষয় হচ্ছে সেই মক্কার সময়ের কিংবা পরবর্তী সময়ের কিংবা বর্তমান সময়েও আমরা দেখি যে কুফাররা কখনোই ইসলামকে ইসলাম এবং মুসলিমদেরকে মুসলিম এই শব্দে পরিচিত করতে চায় না, বরং তারা বিভিন্ন রকমের নিত্য নতুন মর্যাদাহানিকর পরিভাষা আবিষ্কার করে, কখনো মৌলবাদী, কখনো উগ্রবাদী, কখনো চরমপন্থী কিংবা কখনো টেরোরিস্ট, কিন্তু ইসলাম এবং মুসলিম শব্দগুলো কখনোই তারা ব্যবহার করতে চায় না। ঠিক একইভাবে মক্কার সেই কুরাইশেরাও তারা মুসলিমদেরকে বলতে এরা হচ্ছে বেদিন, ধর্মত্যাগী, সাবা। ওমর প্রকাশিত সংবাদের প্রতিবাদ হিসেবে জামিলের পেছনে পেছনে ছুটে এক সময় ক্ষান্ত হলেন। ওমর বলছিলেন আমি বেদিন হইনি, আমি ইসলাম গ্রহণ করেছি, কিন্তু তখন আর কিছু করার নেই, খবর চতুর্দিকে আগুনের মতো ছড়িয়ে পড়েছে। কিছু সময় অতিক্রান্ত হওয়ার পর লোকেরা দল বেঁধে একসঙ্গে একত্রিত হয়ে তারা সিদ্ধান্ত নিল ওমরকে কিছু শায়েস্তা করবে। একত্রিত তারা চতুর্দিক থেকে এসে ওমরের উপর আক্রমণ করতে শুরু করলো। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে মার খাচ্ছিলেন, আবার মার দিচ্ছিলেনও, কিন্তু একা এতগুলো লোকের সঙ্গে তিনি কী হয়ে পারবেন? কাজেই তিনি দেখলেন যে সেখানে উপস্থিত লোকদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে, তিনি দেখলেন সেখানে রয়েছে উতবা ইবনে রাবিয়া। তিনি উতবা ইবনে রাবিয়াকে আঁকড়ে ধরে মাটিতে আছড়ে ফেললেন এবং তার বুকের উপর চড়ে বসে তার দুই চোখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিলেন। ব্যথায় উতবা ইবনে রাবিয়া সে চিৎকার করতে শুরু করলো এবং নিজেদের নেতার এই অবস্থা দেখে অন্যান্য মক্কার মুশরিকরা তারা নেতাকে বাঁচানোর জন্য পেছনের দিকে হটে গেল। আবদুল্লাহ বলছেন যখনই ওমর উতবাকে ছেড়ে দিতেন, লোকেরা আবার চতুর্দিক থেকে জটলা করে এসে ওমরের উপর আক্রমণ করত এবং ওমর আবারও উতবা ইবনে রাবিয়াকে জাপটে ধরে মাটিতে ফেলে দিয়ে তার চোখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিতেন যতক্ষণ না সে চিৎকার করতে শুরু করতো এবং লোকেরা পিছু হটে যেত। একই ঘটনা বারবার পুনরাবৃত্তি ঘটছিল। একসময় ওমর রাদিয়াল্লাহু আনহু মারামারি করতে করতে ক্লান্ত হয়ে পড়লেন এবং লোকেরা চতুর্দিক থেকে তার উপর উত্তম মধ্যম প্রদান করছিল। ওমর ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়লেন এবং সেই সময় তিনি একটি বিখ্যাত উক্তি করেছিলেন যেটা পরবর্তীতে তার গুরুত্ব আরেকটি ঘটনায় স্পষ্ট হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন ওয়াল্লাহি লাউ কুন্না সালাসাতুন মিয়া লা তারাকনাহা লাকুম আও তারাকতুমুহা লানা। আল্লাহর কসম করে বলছি যদি আমরা শুধুমাত্র 300 জন ব্যক্তি এখানে মক্কায় থাকতাম তাহলে একটা সিদ্ধান্ত হয়ে যেত, হয় আমরা থাকতাম অথবা তোমরা থাকতে। ওমর রাদিয়াল্লাহু আনহুর এই উক্তি অত্যন্ত ভবিষ্যৎবাণী পূর্ণ একটি উক্তি ছিল। পরবর্তীতে আমরা যখন দেখি ইসলামের প্রথম যুদ্ধ, সেই বদরের যুদ্ধের ইতিহাস, সেখানে মুসলিমদের পক্ষে এই সংখ্যাই ছিল 300 জন ব্যক্তির, সামান্য কিছু ব্যক্তি, তাদের মাধ্যমেই ইমান এবং কুফরের প্রথম সিদ্ধান্তকর যুদ্ধে ফয়সালা চলে এসেছিল। ওমর ইবনে খাত্তাব যেন দিব্য দৃষ্টি দিয়ে সেই বিষয়টি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছিলেন। তখনও মক্কায় মুসলিমদের সংখ্যা খুবই অল্প ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু ষষ্ঠ হিজরি ষষ্ঠ নবুয়তের বছরে জিলহজ মাসে ইসলাম কবুল করলেন, তখন সর্বমোট মুসলিমদের সংখ্যা মক্কায় ছিল মাত্র 40 জন। এটা সম্ভবত সেই সংখ্যা বাদ দিয়ে হবে যারা আবিসিনিয়াতে হিজরত করে চলে গিয়েছিলেন, কারণ আরেকটি বর্ণনা থেকে আমরা দেখতে পাই যে 40তম মুসলিম যিনি ছিলেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিকের মা উম্মুল খায়ের, এবং তিনি নবুয়তের গোপন দাওয়াত চলাকালীন পর্যায়েই ইসলাম কবুল করেছিলেন। তাহলে ষষ্ঠ নবুয়তের বছরে মুসলিমদের সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে থাকবে। সম্ভবত এই বর্ণনাটি অর্থাৎ তখন 40 জন মুসলিম মক্কায় ছিলেন, এটা হচ্ছে আবিসিনিয়াতে যারা হিজরত করে চলে গিয়েছিলেন তাদেরকে বাদ দিয়ে, আল্লাহ সুবহানাহু তাআলা ভালো জানেন। ওমর যেদিন ইসলাম কবুল করলেন সেই দিন দুপুর পর্যন্ত এভাবে লোকেরা জটলা করে এসে তাকে মারধর করছিল। এক সময় ওমর তার বাড়িতে প্রবেশ করলেন এবং চতুর্দিক থেকে লোকেরা তার বাড়িকে ঘিরে রেখেছিল। শেষ পর্যন্ত কুরাইশদের মধ্যে একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তি আস ইবনে ওয়াইল তিনি নিরাপত্তা দিলেন এবং তিনি ঘোষণা দিলেন, এবং তার ঘোষণার কারণে লোকেরা সেখান থেকে ওমরকে ত্যাগ করে চলে গেল। ওমর তিনি দারুল আরকামে আসলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আলাসনা আলাল হাক্কি ইন হাইয়িনা ওয়া ইন মিতনা, ইয়া রাসূলুল্লাহ, মরি কিংবা বাঁচি আমরা কি হকের উপর নই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই আমরা হকের উপর। ওমর বললেন, ফালিমাল ইখতিফাউ ইজান, তাহলে কেন আমরা লুকিয়ে থাকব, কেন আমরা ইসলামকে গোপনে রাখব, কেন আমরা লুকিয়ে থাকব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের এই ইচ্ছার সঙ্গে একমত হলেন এবং মুসলিমদেরকে দুইটি সারিতে তিনি সজ্জিত করলেন। এক সারির প্রথমে ছিলেন ওমর ইবনুল খাত্তাব, আরেক সারির প্রথমে ছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহু, এবং দুই সারির মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা প্রকাশ্যে মক্কায় বের হলেন, প্রদর্শনী দিলেন এবং তারা সেই সময় ঘোষণা দিচ্ছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কায় এটাই ছিল ইসলামের প্রথম পর্দা উন্মোচন, প্রথম প্রকাশ্য প্রদর্শনী। সেই সময়ে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। একটি মতামত অনুসারে ওমরের ইসলাম গ্রহণের মাত্র 3 দিন আগে মক্কার আরেকজন শক্তিশালী ব্যক্তি হামজা তিনি ইসলাম কবুল করেছিলেন। মাত্র 3 দিনের ব্যবধানে এইরকম দুইজন গুরুত্বপূর্ণ প্রভাবশালী শক্তিশালী ব্যক্তির ইসলাম গ্রহণ করা, এটা কুরাইশদের জন্য দুইটি বজ্রপাত সমতুল্য ছিল। বর্ণনাকারী বলছেন যে যখন তারা মক্কার কুরাইশেরা ওমর এবং হামজাকে দেখল তখন তারা এতটাই হতাশ হলো যা আগে কখনো তারা হয়নি। তারা দেখল বাস্তবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হামজা এবং ওমরের মাধ্যমে ইসলামকে শক্তি এবং সম্মান দান করছেন। এটাই হচ্ছে সেই দিন যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওমরকে সেই উপাধি দিয়েছিলেন, আল ফারুক, যিনি সত্য এবং মিথ্যার পার্থক্যকারী, হক এবং বাতিলের তফাৎকারী ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে এই নাম দিয়েছেন। মক্কার সেই প্রথম যুগে ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের ঘটনা একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল, কারণ এর মাধ্যমে মূলত সাধারণ মুসলিমদের উপরে মক্কার কুরাইশরা যে জুলুম অত্যাচার চালাতো তার একটি অবসান ঘটল। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, মা জন্না আইজ্জা মুন্দু আসলামা ওমর ওয়ালাকাদ রাআইতানা ওয়া মান ইস্তাতিউ আন নাতুফা বিল বাইতি হাত্তা আসলামা ওমর ফালাম্মা আসলামা কাতালনাহুম হাত্তা তারাকুনা ফাসাল্লাইনা ওয়া তুফনা। ওমর ইবনে খাত্তাব মুসলিম হওয়ার পর আমরা শক্তিশালী হয়েছিলাম, এর আগে আমরা সালাত আদায় করা কিংবা কাবা তাওয়াফ পর্যন্ত আমরা করতে পারতাম না। তিনি যখন মুসলিম হলেন তখন আমরাও তাদের কিছু উত্তম মধ্যমের জবাব দিতাম, তাদের সঙ্গে যুদ্ধ করতাম যতক্ষণ না তারা বাধ্য হতো আমাদেরকে সালাত আদায় করতে দিতে এবং কাবা তাওয়াফ করতে। তিনি আরও বলেছেন, কানাল ইসলাম ও ওমর ফাতহান ওয়া হিজরাতুহু নাসরান ওয়া ইমারাতুহু রাহমা ওলাকাদ রাআইতানা ওয়া মানাস্তাতিউ নুসাল্লি ওয়া নাতুফু বিল বাইতি হাত্তা আসলামা ওমর ফালাম্মা আসলামা কাতালনাহুম হাত্তা তারাকুনা নুসাল্লি। ওমর ইবনুল খাত্তাব তার ইসলাম গ্রহণ ছিল একটি জাগরণ, তার হিজরত ছিল একটি বিজয়, তার শাসন এটা ছিল রহমত, এবং তিনি মুসলিম হওয়ার পূর্বে আমরা প্রকাশ্যে সালাত আদায় করতে পারতাম না। সুহাইব আর-রুমি তিনি বলেছেন, লাম্মা আসলামা ওমর বিল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জাহার আল ইসলাম ওয়া দুইয়া ইলাইহি আলানি ওয়া জালাসনা আল হাওলা আল বাইতি হিলাকান ওয়া তুফনা বিল বাইতি ওয়া ইনতাসাফনা মিম্মান গালাজা আলাইনা ওয়া রাদাদনা আলাইহি। তিনি বলছেন, যখন ওমর ইবনুল খাত্তাব মুসলিম হলেন তখন ইসলাম প্রকাশ্য রূপ পেল এবং প্রকাশ্যে ইসলামের দাওয়াত আমরা দিতে শুরু করলাম। আল্লাহর ঘরের চারদিকে আমরা জমায়েত হতাম প্রকাশ্যে, আল্লাহর ঘর তাওয়াফ করতাম, এবং যারা আমাদের নির্যাতন করত আমরাও মাঝে মাঝে তাদের সমান হয়ে যেতাম। এই সব কিছু সম্ভব হয়েছিল একজন মানুষের ইসলাম গ্রহণের মাধ্যমে, তিনি হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল ফারুক, সত্য মিথ্যার প্রভেদকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে এই উপাধি দিয়েছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া করেছিলেন, হে আল্লাহ,